وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فله أسلموا وبشر المخبتين. عن ابن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من الأيام العمل فيهن أحب إلى الله من هذه الأيام العشرة. قال: ولا الجهاد في سبيل الله. قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع منه بشيء. رواه البخاري. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মেহরবানি করে জিলহজ মাসের প্রাককালে আজকের এই জুমাতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদেরকে কুরবানির বরকত ও রহমত সম্পর্কে অবহিত করে অশেষ নেকি হাসিলের সুযোগ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সে শেষ নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই যাবতীয় দরুদ ও সালাম। আল্লাহ বলছেন: লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। হে উম্মতে মোহাম্মদ, শুধু তোমরাই নও, বিগত যুগে সকল উম্মতের উপরে আমি কোরবানির বিধান জারি রেখেছিলাম। কেন? লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। চতুষ্পদ জন্তুর মাধ্যমে আমি যে রুজি মানুষকে দান করেছি সেটা জব করার মাধ্যমে যেন তারা তার উপরে আল্লাহর বরত্ব ঘোষণা করে। ফালাহু আসলিমু, অতএব তোমরা সেই মহান আল্লাহর প্রতি অনুগত হও। অবশ্যিল মুখবেতিন, জান্নাতের সুসংবাদ কেবল বিনয়ী ব্যক্তিদের জন্য, অহংকারীদের জন্য নয়। সূরা হাজরের ৩৪ নম্বর আয়াতের মধ্যে অনেক বক্তব্য এসে গেছে, ব্যাখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন। কোরবানের এই বিষয়টি শুরু হয়েছে আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের ঘটনা থেকে। দুই ভাই আল্লাহর ওয়াস্তে কোরবানি দিয়েছিল, এক ভাইয়ের মনের মধ্যে কৃপণতা ছিল আর এক ভাইয়ের মনের মধ্যে উদারতা ছিল। হাবিলের হৃদয়টি আল্লাহর জন্য প্রসারিত ছিল যে আল্লাহ আমাকে দান করেছেন তার জন্যই আমি দান করব। এই সরল এবং উদার মনে দান করার কারণে হাবিল ছিল পশু পালক, সবচেয়ে সুন্দর দম্বাটি হাবিল আল্লাহর রাস্তায় কোরবানির জন্য পেশ করেছিল। আর তার ভাই কাবিল ছিল কৃষিজীবী, তার অন্তরের মধ্যে কৃপণতা ছিল, সে তার ক্ষেতের সবচেয়ে নিকৃষ্ট ফসলগুলি কোরবানির জন্য পেশ করেছিল। তখনকার সময় নিয়ম ছিল আসমান থেকে একটা আগুন আসত, আগুন এসে আল্লাপাক যেটা কবুল করতেন ওটাকে খেয়ে নিয়ে চলে যেত। আগুন আসল, সবাই তাকিয়ে আসছে কার কোরবানি কবুল হয়, দেখা গেল হাবিলের কোরবানি আর নাই, অর্থাৎ ওটা নিয়ে চলে গেছে। এই ভালোর প্রতি হিংসা, ছোট ভাই হাবিলের কোরবানি কবুল হলো কেন, আমারটা কেন কবুল হলো না, অতএব ভালোকে দুনিয়া রাখা হবে না। এই ভালোর প্রতি হিংসা চিরন্তন, তখনও ছিল আজও আছে। কেউ কোনো কাজ করছে না, তার প্রতি কোনো হিংসা নেই। যখনই যে ব্যক্তি সমাজের কোনো ভালো কাজ করবে, তখনই তার পিছনে সমস্ত সমাজ লেগে যাবে। নবীদের ইতিহাস তাই সাক্ষ্য দেয়, কোন নবী দুনিয়াতে খারাপ মানুষ ছিলেন না, অথচ কোন নবী দুনিয়াতে শান্তিতে বসবাস করেন নাই। এমনকি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নবী সুলাইমান আলাইহিসসালাম পর্যন্ত শান্তিতে মরতেও পারেনি। জিনের উৎপাতে ভালোর প্রতি হিংসা চিরদিন। হাবিলের কোরবানি কবুল হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে, আগুন তো হাবিল নিজে পাঠায় নাই, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ কবুল করেছেন, এখানে তো মানুষের কোনো ক্ষমতা নাই। এরপরও হিংসা, আল্লাহ আপনাকে প্রতিভা দিয়েছেন, আপনাকে দেয় নাই, আপনি হিংসা করবেন কি করে? প্রতিভা দেওয়ার মালিক তো আল্লাহ। একই বাপ মায়ের দুটা ছেলে, মা কাউকে কম ভালোবাসা দেন না, সবাইকে সমানভাবে খাওয়ান, বাপ মা সন্তানদের সমান ভালোবাসা দিয়ে থাকেন, কিন্তু একটি ছেলে সবচেয়ে বড় ব্যবসায়ী, আরেকটি ছেলে মাথায় কিছু ঢোকে না, আরেকটি ছেলে ক্লাসে ফার্স্ট হয়, একটি ছেলে এমএ পাস করে চলে গেল, আরেকটা ছেলে লাঙল ধরে বসে আছে, এটা কে করে? এটাকে বিশ্বাস করতেই হবে, এই বন্টনকারী আল্লাহ, মানুষ নয়। কিন্তু যে আমি হিংসা করি, যে ভালো হলো কেন, অন্যায় হবে। আর এই ভালোর প্রতি হিংসা থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে যাবতীয় হিংসা, হানাহানি, কাটাকাটি। কোরবানির ইতিহাস তখন থেকে চলে আসছে। হযরত ইব্রাহিম হলেন আমাদের কোরবানির মূল ব্যক্তি। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হল, আমরা যে কোরবানি দিই এটা কিসের? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, এটা সুন্নত ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিমের সুন্নত আমরা আমল করছি, আমাদের লাভটা কি? আল্লাহ বলে দিয়েছেন, বলে তোকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্ট জন্তুর মাধ্যমে তোমাদের যে আল্লাহ পাক রুজি পৌঁছেছেন, তার উপরে তোমরা তাকবীর ধ্বনি করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করবে। আপনি তো বলবেন এটা তো পশু হত্যার উৎসব, এটা কেন হবে? এমনি তো আমরা আল্লাহ পাক দিতে পারি। হ্যাঁ, এর জবাব আছে। শয়তান সবসময় মানুষকে উদ্বুদ্ধ করে যে সৃষ্টি স্রষ্টা বলে কিছু নাই, সৃষ্টি হল আসল, বড় বড় সৃষ্টিগুলোই হল তোমাদের দেবতা যারা শক্তিশালী। আর এই জন্য পৃথিবীতে সূর্য পূজা হয়েছে, চন্দ্র পূজা হয়েছে, গরু গাভী পূজা তো এখন ভারতে হচ্ছে, এমনকি তুলসী গাছ পর্যন্ত পূজা পাচ্ছে সৃষ্টির সেরা মানুষের। কিছু মানুষ প্রশ্ন করেন যে ইসলাম তো শান্তির ধর্ম, খাসি গরু জবে গরু তো অশান্তির কাজ, রক্ত প্রবাহিত করা তো নিঃসন্দেহে শান্তির কাজ নয়, তাহলে এই অশান্তির কাজের মধ্যে এমন কি শান্তি আছে? বরং বৌদ্ধ ধর্মই ভালো, অহিংস পরম ধর্ম ইত্যাদি ইত্যাদি অনেক কথা তো বলতে চান। এর জবাব একটাই, আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ মা রাজাক আহমেম বাহিমাতির আনআম, এরা তোমার রুজি হিসেবে আমি সৃষ্টি করেছি, গরু খাসি পূজা করার জন্য নয়, ওটাকে মানুষের রুজি হিসেবে আমি সৃষ্টি করেছি, অত রুজি মানুষ খাবে। এটা যে রুজি, এই ডাইরেক্ট ভাষণ কোন ধর্মগ্রন্থ আপনি পাবেন না। সব জায়গায় সুন্দর সুন্দর উপদেশ আছে, অহিংসা পরম ধর্ম বলাটা খুব সহজ, কাজটা তত সহজ নয়। মশা কামড় দিলে তা আপনি ওকে আদর করবেন নাকি? সাপে কামড় দিলে কে কে আদর করবে? বাঘে হামলা করলে কি গুলি করবেন না? অহিংসা পরম ধর্ম তখন থাকবে কোথায়? এজন্য আল্লাহর দেওয়া বিধানগুলো স্পষ্ট, কোন রাগঢাক নেই, পরিষ্কার বলা হয়েছে। এই হালাল পশুগুলো আমি সৃষ্টি করেছি তোমাদের রুজির জন্য, অর্থাৎ রুজি তোমাকে খেতে হবে, এগুলো পূজার জন্য নয়। এই যে শক্তিশালী একটা গরু পাঁচটা মানুষ তাকে সোজা করতে খুলতে ফেলতে পারে না, অথচ সে তোমার সামনে অবনত হয়ে যাচ্ছে। তাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন যে সে জবার জন্য প্রস্তুত হয়ে যাবে। বিশাল দেহি একটা উট দাঁড়িয়ে আছে, তাকে তো ফেলতেও হয় না, ওখানে দাঁড়িয়ে এখানে একটা কন্ট্রোলিতে গুতা মারলেই বাস শেষ হয়ে যায়, গলগলকে রক্ত পড়ে, ওখানে আস্তে আস্তে সে বসে পড়ে, একে নহর করা বলা হয়। উট, গরু, ভেড়া, দুম্বা, ছাগল সবকিছুই মানুষের রুজির জন্য, আমরা আমাদের রুজি খাব। এটা দিয়ে বলি দেওয়া হচ্ছে যারা সৃষ্টি পূজারী, যে সৃষ্টি সৃষ্টিকর্তার অনুগত, সৃষ্টি কখনোই স্রষ্টা হতে পারে না, পূজ্য হতে পারে না, উপাস্য হতে পারে না। কোরবানির মধ্যে তৌহিদের এই বিজয় গাথা লুকায়িত আছে, যেটা আল্লাহ তার আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিচ্ছেন। যারা কোরবানিকে শুধুমাত্র গোস্ত খাওয়ার উৎসব বলে মনে করে, তাদের আকিদার সঙ্গে কোরবানি আকিদার কোন মিল নাই। কোরবানি অর্থই হচ্ছে আল্লাহ নৈকট্য হাসিল করা, কুরবান। ফার্সি ভাষায় এসে কোরবানি হয়ে গেছে, আসলে আরবিতে এটা কুরবান বলা হয়। আমরা এদেশে ফার্সি উর্দু ভাষায় কথা বলার কারণে ওটা কোরবানির নামে চালু হয়ে গেছে। কোরবানিটা আরবি ভাষা নয়, কোরবানিটা ফার্সি এবং উর্দু ভাষা, আর কুরবানটা হল আরবি ভাষা। অর্থ হচ্ছে নৈকট্য, কার নৈকট্য? আল্লাহ নৈকট্য। বাস উদ্দেশ্য যদি আল্লাহ নৈকট্য হয় এবং উদ্দেশ্য যদি তৌহিদ হয়, সকল সৃষ্টির উপরে আমি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে ঘোষণা করছি এবং সেজন্য বলছি বিসমিল্লাহে আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ সবার চাইতে বড়। এইটা যদি না বলে আপনি কোরবানি করেন, তা আপনার এই কোরবানি কিন্তু কবুল হবে না। গোস্ত খাওয়া ঠিকই হবে, কোরবানির সঙ্গে এই দোয়াটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ এর মধ্যে আপনার আকিদা জড়িত। এমনকি ভাত খাওয়ার সময় যদি আপনি বিসমিল্লাহ বলতে ভুলে যান, সেখানে হাদিসে বলে দেওয়া হয়েছে খাওয়া শেষ করার আগেই তুমি বলো বিসমিল্লাহে আউয়ালাহু ওয়া আখিরাহু, শুরুতে এবং শেষে আল্লাহ তোমার নামে আমি খাচ্ছি। এই কথাটা আপনাকে বলতে হবে, নাহলে আপনার এই খানাটা সম্পূর্ণ শয়তান খেয়ে যাবে, অর্থাৎ শয়তান হতে অংশগ্রহণ করবে, আপনি কোন নেকি পাবেন না। আপনি কিন্তু নিজের বাড়ির ভাতই খাচ্ছেন কিন্তু নেকি পাচ্ছেন না, কারণ আপনি বিসমিল্লাহ বলেন নাই। কোরবানি আপনি করবেন, যদি বিসমিল্লাহ আল্লাহ আকবার না বলে তো কোরবানি হবে না, ওটা ওটা সেরে জবাই করা হবে। কোরবানির মূল উদ্দেশ্য এখানে, কুরাইশ বংশের লোকেরা ওরা কোরবানি করে গোস্ত দেবদেবীর মাথায় রাখত, কোরবানির রক্তের কিছু অংশ দেবদেবীর মাথায় মাখাইত। ওদের ধারণা ছিল যে এই কোরবানির মাধ্যমে দেবদেবী খুশি হবে, তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। তারা জবাব দিত এই, যখন তাদেরকে বলা হলো তোমরা এসব পুতুল পূজা করো, নিজে হাতে বানিয়ে অবস্থায় পূজা করো, তো তারা জবাব দিছিল মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা তো আসলে প্রতিমা পূজা করি না, বরং ওরা আমাদেরকে আল্লাহ নৈকট্যে পৌঁছে দেবে, ওদেরকে মাধ্যম হিসেবে আমরা পূজা করি। যুগ যুগ ধরে এইটাই চলে আসছে যে ইব্রাহিমের কাবা তৌহিদের প্রাণকেন্দ্র ছিল, যে ইব্রাহিম মূর্তি ভাঙা ইব্রাহিম, সেই ইব্রাহিমের ইসমাইলের তৈরি করা কাবাতে মূর্তি ভরে গেল, তারা হর হামেশা আল্লাহর নাম নিত, তারা হজ করত, তারা কোরবানি করত, সবই করত, ওমরা করত, আশুরায় মহরম সিয়াম রাখত, এরপরও তারা ছিল কাফের এবং মুশরিক, তাদের রক্ত হালাল ছিল, কারণ তারা ছিল সৃষ্টি পূজারি, স্রষ্টাকে বাদ দিয়ে। আমাদের এইটা প্রশিক্ষণের জন্যই কোরবানির এই বিধান আমাদের জন্য রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন 4000 বছর আগে, যেহেতু তৌহিদের পূর্ণাঙ্গ দৃশ্য সেখানে ছিল, ওটাকেই আমাদের মধ্যে নিয়ে আসা হয়েছে। কারণ এই তৌহিদের সবচেয়ে বড় ঝান্ডাবাহী হল উম্মতে মুসলিমা। আর সেজন্য আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া বিশ্বনন্দিত এই সুন্নাত আমাদের উপরে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন, অতারাকনাহু ফিল আখিরিন, পরবর্তীদের উপরে আমি এটা রেখে দিয়েছি। কালকে হয়তোবা জিলহজ মাসের চাঁদ উঠবে, হয়তোবা কাল থেকে শুরু হয়ে যেতে পারে জিলহজ মাস। আল্লাহ বলছেন কি, অবশ্রিল ফালাহু আসলিমু অবশ্রিল মুখবেতিন, তোমরা সবাই আল্লাহর প্রতি অনুগত হও, এবং হে বিনয়ীরা তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এর মধ্যে মারাত্মক দুটি বিষয় রয়েছে, যারাই বিনয়ী হয় তারাই অনুগত হয়, যারা অহংকারী হয় তারা অবাধ্য হয়। বাস্তব প্রমাণ তার ইবলিস, যখন বলা হল তোমরা সবাই আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করেছিল ইবলিস করেনি, কেন? আবা ওয়াস্তাকবারা, সে অবাধ্যতা করেছিল এবং অহংকার করেছিল। এই অবাধ্যতা এবং অহংকার দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত, যিনি অহংকারী তিনি অবাধ্য, যিনি অবাধ্য তিনি অহংকারী, তাদের জন্য জান্নাত নাই। লা ইয়াদখুলু জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন কিবার, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ের কোণে এক জাররা পরিমাণ অহংকার রয়েছে। আর প্রকৃত অহংকারী সেই বাতরুল হক, যে হক জেনেও হককে গোপন করে, সে হল প্রকৃত অহংকারী, যেটা অধিকাংশ ক্ষেত্রে আলেমদের ক্ষেত্রে এবং সমাজ নেতা রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে দেখা যায়। তারা সত্য জেনেও সত্যকে গোপন করে নিজের দুনিয়াবী স্বার্থে, ব্যক্তি স্বার্থে অথবা অন্য কোনো কারণে। এই গুণ আল্লাহ কখনই মাফ করেন না। আর এই জন্য এই আয়াতের শেষে বলে দেওয়া হচ্ছে ফালাহু আসলিম, তোমরা আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মনে রেখে দিও অবশ্রিল মুখবেতিন, বিনয়ীদের জন্য এই জান্নাতের সুসংবাদ। কাল থেকে শুরু হবে জিলহজ মাস, কারণটা কি? কাল থেকে এত কেন? 10 তারিখে ঈদ হবে, কাল থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু ঈদের মৌসুম। কারণটা কি? আল্লাহ রসুলের কাছে ব্যাখ্যা নেন। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل السهل فيهن احب الى الله من هذه الايام العشره শুনরো কে উম্মতে মুহাম্মাদী, বনু আদম যত নেকির কাজ করে আল্লাহর নিকটে সর্বাপেক্ষা বেশি প্রিয় নেকি হলো এই 10 দিনের নেক আমল। قالوا يا رسول الله অলাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে বেশি নাকি নয়? ওয়ালা অলাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করা এই তুলনীয় নয়। ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিনহু বিশাইয়্যিন, তবে হ্যাঁ ওই ব্যক্তি ছাড়া, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে নিজের জীবন নিয়ে এবং নিজের মাল সম্পদ নিয়ে এবং কিছুই সে ফেরত পায় নাই, অর্থাৎ সে নিহত হয়েছে, ওই ব্যক্তির মর্যাদা সবার উপরে। ওই ব্যক্তি ছাড়া যত আমল আছে দুনিয়াতে, যত নেক আমল আছে, সমস্ত নেক আমল আছে বেশি প্রিয় হচ্ছে আল্লাহর কাছে এই জিলহজ মাসের এই 10 দিনের যে কোনো নেক আমল বলুন, সুবহানাল্লাহ। চেষ্টা করবেন সাধ্যমতো এই 10 দিনে নেক আমল করার জন্য, যে যার যতটুকু ক্ষমতা আল্লাহ দান করেছেন চেষ্টা করবেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈদের দিন সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে জবাই করা, রক্ত প্রবাহিত করা, ওই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে ওটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, এই 10 দিন হচ্ছে পুরা নেক আমলের দশক, আর 10 দিনের শেষ দিন কোরবানিটাই হচ্ছে আপনার সবচেয়ে বেশি নেক আমল। অর্থাৎ হাদিসে বলা হচ্ছে রক্ত পড়ার আগেই তোমার আমল কবুল হয়ে যাচ্ছে আল্লাহর কাছে। কারণটা কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, লাইয়ানাল্লাহ লুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। দেখো কোরবানির গোশতের এবং কোরবানির গোশত বা রক্ত কিছু আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে এর তোমাদের হৃদয়ের অন্তর্নিহিত তাকওয়া বা আল্লাহ ভীতি। কে কোন অন্তরে কোরবানি করেছ আল্লাহ ওটা খবর রাখেন, মানুষ জানে না, আল্লাহ জানে। ওইটি আল্লাহর কাছে পৌঁছে যায় যেহেতু আগেই, সেজন্য বলা হচ্ছে রক্ত প্রবাহিত হওয়ার পরে মাটিতে নামার আগেই আমার কাছে পৌঁছে যায়। তুমি যে কোন নিয়তে কোরবানিটা করলে, যেহেতু আল্লাহ জেনে ফেলেছেন, অতএব তোমার নামে আমল নামে অটোমেটিক নেকি লেখা হয়ে গেছে, তোমার নেকি সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়। প্রশ্ন হল এই দশ দিনে আমার কি কি করতে হবে? একটা আম কথা, আমলে সালেহ আপনি করবেন, এর মধ্যে কিছু কিছু খাস কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। وعن أم سلمة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد أن يضحي فلا يأخذن من أظفاره وأشعاره شيئا। যে ব্যক্তি কুরবানি দেওয়ার আকাঙ্ক্ষা করে সে যেন এই দশ দিনে নখ চুল না কাটে, একটা আমল কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এই দশ দিনে নখ চুল কাটা যাবে না। সবাই জানবে এই লোকটা মুসলমান, নখ চুল কাটে নাই। হিন্দুদের বাপ মা মরে গেলে নেড়া হয়, সঙ্গী সাথীরা জানে যে নেড়া কেন, ওর বাপ মারা গেছে। মুসলমানরা কোরবানি দেবে জিলহজ মাসের দশ দিনের মধ্যে, সে এখন আছে, তা প্রমাণ দেখা যাবে তার চেহারা দিয়ে তাকালেই, অর্থাৎ সে জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আল্লাহর প্রতি অনুগত হয়ে যাবে, তার চেহারার মধ্যে কোন অহংকার গর্ব কিছুই থাকবে না, সে যেন আল্লাহর জন্য কোরবানি হতে প্রস্তুত। যখনই কোরবানি হয়ে যাবে তখনই নখ কাটবে, শেভ করবে, আল্লাহর রাস্তায় নিজের দেহের একটা অংশ দান করে দেবে। হাদিসে এসেছে যদি সে আল্লাহর ওয়াস্তে নিজের দেহের এই অংশটুকু নখ বা চুল দান করে দেয়, সে ফাযালিকা তামামুল উধিয়া, এটাই পূর্ণাঙ্গ একটি কোরবানি হিসেবে তার পক্ষ থেকে আল্লাহর কাছে গৃহীত হয়ে যাবে। সাবধান, সুন্নতে আমল করার চেষ্টা করুন। যুবক ছেলে যারা আছো, বিষয়টা তোমার খেয়াল রেখো, যারা কোরবানি করতে পারবেন না তারা ওই পেটে আমল করবেন। এবারে আসুন আমরা আল্লাহ রসুলের কোরবানির আমলের দিকে চলে যাই। তিনি কতদিন কোরবানি করেছেন? দশ বছর। ২৩ বছরের নবী, দশ বছর মদিনায় ছিলেন, তখন রাজনৈতিক অবস্থা, সামাজিক পরিবেশ তার অনুকূল ছিল, নিরাপত্তা ছিল তার জীবনের, সেজন্য আল্লাহ পাক তাকে সেখানে গিয়ে কোরবানির নির্দেশ দান করেছেন, মক্কায় থাকতে দেন নাই। কি দিয়েছিলেন তিনি? তার জীবন চরিত হল আমাদের জন্য আদর্শ। তিনি যা নির্দেশ দিয়েছেন, তিনি যেটা করেছেন অথবা যেটা সম্মতি দান করেছেন, এই তিনটা বস্তুকে বলা হয় হাদিস। এটাই হল উম্মতে মুহাম্মাদের জন্য চলার পথ, এর বাইরে গেলে কিছুই কবুল হবে না। বিদায় হজের ভাষণের এক পর্যায়ে তিনি বলছেন, আলা লিকুল্লি আহলে বাইতিন ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, আলা সাবধান, লিকুল্লি আহলে বাইতিন, প্রত্যেক পরিবারের জন্য, ফি কুল্লি আমিন, প্রতি বছরে, উযহিয়াতুন, একটি করিয়া কুরবানি। পরিষ্কার বক্তব্য, ব্যাখ্যা আসেন। এবার তিনি কোরবানি দিচ্ছেন দুটা খাসি। মা আশা সিদ্দিকা বলছেন, আল্লাহর রাসূল দোয়া পড়ছেন তখন, বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন আলে মুহাম্মদ, আল্লাহর নামে কোরবানি করছি, হে আল্লাহ তুমি কবুল করো আমার এই কোরবানি মুহাম্মাদের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। এটাকে আমরা বলতে পারি না, নিজেই কোরবানি করবেন এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ তুমি কবুল করো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। বোঝা গেল কি, একটা খাসি, যেহেতু নবী ছিলেন উম্মতের পক্ষ থেকে আরেকটা দিতে, ওটা আমাদের ব্যাপার না, একটা খাসি তিনি এবং তার পরিবার পক্ষ থেকে দিলেন, হাদিসটা তো শুনলেন। এবার সাহাবিদের কাছ থেকে শুনেন, আবু আইয়ুব আনসারি বিখ্যাত সাহাবি, আল্লাহ রসুল মদিনায় গিয়ে যার বাড়িতে তার বাড়ির সামনে উঠ দেবে গেছিল, বসে পড়েছিল ওই সে আবু আইয়ুব আনসারি, তিনি বলছেন কানা নাস ইযাহি বিশাতে আন নাফসিহি ওয়া আহলে বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইয়াতইমুনা ওয়া ইয়াতইমুনা ফায়ুবাহি আন-নাস ফাসারাত কামা তারা, রাওয়াহু আবু দাউদ ইবনে মাজাহ। একজন মানুষ একটা করে বকরি কোরবানি করত নিজের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে, নিজে খেত অন্যদেরকে খাওয়াত, ইয়াকুলুনা ওয়া ইয়ুতইমুনা, নিজে খেত এবং অন্যদেরকে খাওয়াত, হাত্তা তুবাহি আন-নাস, লোকেরা এই একটি বকরি কোরবানি করে গর্ব করত, ফাসারাত কামা তারা, এই নিয়ম চলছে যেমন তুমি দেখছ। বর্ণনাকারী হচ্ছেন আল্লাহ নবীর অত্যন্ত নিকটতম সাহাবি আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের আমল আপনারা দেখলেন, সাহাবিদের আমল আপনি দেখলেন, আর একজন সাহাবির সাক্ষ্য নেন, সাহাবি আবু শরীফ, ধনাঢ্য সাহাবি, কোরবানি করেছেন, বকরি কোরবানি করেছেন, স্ত্রী বলছেন আমার ফ্যামিলিতে এত মানুষ, আপনি খালি একটা বকরি কোরবানি দিলেন, বড় একটা উট দিলেই তো ভালো হতো। উনি রেগে গিয়ে ধমক দিয়ে স্ত্রীকে বলছেন, আজকে কোরবানির দিন, গোশত খাওয়ার দিন নয়। আল্লাহ পাক ইসমাইলের জন্য আসমান থেকে যে দুম্বা পাঠিয়েছিলেন, আমার নবী 10 বছর ধরে যে কোরবানি করেছেন মদিনাতে, সবসময় দুম্বা দিয়েছেন, আমি সেই নবীর উম্মত, আমিও তাই খাসি বকরি এগুলোই দেব, যে কয়জন তোমরা আছো খাবে, অন্যদিন দরকার হয় গরু তোমাদের খাওয়াবো, কিন্তু আজকে না। এমনকি যেরকম খাসি তিনি কিনতেন ঠিক ওই রকম খাসি কেনার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাজারে ঘুরে বেড়াতো সবাই, কিরকম, পেটটা সাদা, চার হাত পা কালো, পেট মুখ সাদা, চার পা কালো, এইটা খোঁজার জন্য সব পাগল হয়ে যেত বাজার গিয়ে। এটা কোন জরুরি বিষয় নয়, কিন্তু আপনি দেখবেন আপনার পশু যেন স্পষ্ট কানা, স্পষ্ট কি বলে ওটাকে খোড়া, স্পষ্ট এই লেস কাটা বা লেস ছিদ্র করা, এই কি বলে কান ছিদ্র করা বা কান ফাটা, আর জীর্ণ শীর্ণ না হয়, ওই সাথে লেস কাটাটাও বাদ দিবেন, অর্থাৎ তাজা হওয়া লাগবে, দেখলে যেন চোখে ভালো লাগে, এবং দাঁতওয়ালা হতে হবে, দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে, একে বলে মুসিন্না পোষ। এটুকুই আপনাকে বলে দেওয়া হয়েছে, আপনাকে বলা হয়নি যে নিচের অংশ সাদা এই অংশ কালো এরকম দেখি কেন, বলা হয়নি। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের প্রতিটি সুন্নত এমন করে গভীরভাবে অনুসরণ করার চেষ্টা করতেন যে ইবনে আব্বাস বলছেন আমরা বাজারে গিয়ে ওইরকম খুঁজতাম, আল্লাহ নবীর পদঙ্ক অনুসারী তারা ছিলেন, তারা আমাদের মতো স্বার্থপর সাহাবি ছিলেন না। কোথায় গিয়ে তিনি কি করেছেন, কতটুকু কি করে, সবটুকু তাদের নখদর্পণে থাকত। এই নবী এবং এই সাহাবিদের এই আমলগুলো সামনে রাখেন। হ্যাঁ, এই নবী যখন গেলেন হজের ময়দানে, তখন তিনি কিন্তু তার ফ্যামিলির পক্ষ থেকে একটা গরু দিলেন, সেখানে কিন্তু তার খাসি দেন নাই। কারণ কি, হজের ময়দানে তার মেহমান খুব বেশি, সাহাবায়ে কেরাম সবাই চলে গেছে সাথে, শুধু বাড়ির বউ ছেলে মিলে খেলতে হবে না, অতএব বড় একটা হয় ভালো, যেন সবাই মিলে একসঙ্গে খেতে পারে। গরু দেবেন, উট দেবেন, খাসি দেবেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক ইসমাইলের বদলে ওই মহান কোরবানি যেটা দিয়েছিলেন ওটা কিন্তু দুম্বা ছিল। দুম্বা হল ছাগল জাতীয় পশু, আমাদের নবীও তাই করে গেছেন। চলুন এবারে সফরে যাই। আল্লাহ নবী তো বাড়িতে দেখলেন তিনি একটা করে আস্ত খাসি দিয়েছেন, সাহাবিগণ তাই করেছেন। সফরে যে কি করব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال كنا في سفر مع رسول الله صلى الله عليه وسلم فاشتركنا في البقرة سبعة وفي البعير سبعة। আমরা এক সফরে আল্লাহ নবীর সঙ্গে ছিলাম, তখন আমরা শরীক হলাম সাতজনে একটা গরুতে, সাতজনে একটা উঁটে, অন্য বর্ণনা এসেছে দশজনে একটা উঁটে। আগের হাদিস শুনলেন মদিনা বাড়িতে থাকা অবস্থা তার আমল, আর এবার হাদিস শুনছেন সফরে যা অবস্থার তার আমল। বিদায় হজের সফরেও জাবির বিন আবদুল্লাহ বলছেন নাহার না, আমরা নাহার করেছি উট দশজনে একটা। অর্থাৎ যখন আপনি সফরে যাচ্ছেন তখন দশজনে মিলে একটা ফ্যামিলি, সাতজনে মিলে একটা ফ্যামিলি। এর মধ্যে অত্যন্ত দূরদর্শিতা আছে যে একটা গরু একা জবাই করা কোটা বাসা করা কি সম্ভব? একটা উট একা খাওয়া দাওয়া কোটা বাসা কি সম্ভব? লোক লাগে না? এই গভীর দূরদর্শিতা ইসলামের মধ্যে আছে। তো ওখানে সফরে গিয়ে দশজনে একটা উট, সাতজনে একটা গরু। আমাদের যেসব ভাইরা হজে গিয়েছেন ইচ্ছে করলে তারা ওখানে গিয়ে এই সুন্নাত আমল করতে পারেন। এখনো যদি আপনারা ঈদের দিন আবশ্যিক কোন কারণবশত কয়েকজনে মিলে সেন্ট মার্টিনস দ্বীপে চলে যান, আসতে যদি না পারেন ওখানে বসে আপনি দিব্য সাতজনে একটা গরু দিতে পারেন, কোন সমস্যা নেই। সফরের হাদিস সফরে চলবে, কামতের হাদিস বাড়িতে চলবে, কোনো অসুবিধা নেই। এই সহজ সরল কথাটাই কিছু মানুষের বুঝে না আসার কারণে বহুদিন থেকে এদেশে এই ভাগা কোরবানির সিস্টেম চালু হয়ে গেছে। ফলে বাড়িতে বসেই এক গরু সাত ফ্যামিলি মিলে আমরা খাচ্ছি। হাদিসগুলো শুনলাম, বিষয়বস্তু আপনারা বুঝতে পাচ্ছেন। এটা ইব্রাহিমি সুন্নত, একটা জীবন দেয়া সুন্নত, জীবনের ভাগ বাটোয়ারা চলে না। আপনি একটা গরুকে ভাগ করে সাতজনে খেলেন, জীবনটা কার ভাগে দিলেন? যেহেতু এখানে আল্লাহ রসুলের কোন নির্দিষ্ট আমল নাই, সাহাবায়ে কেরামের কোন আমল নাই, খোলাফা রাশেদিনের কোন আমল নাই, তাহলে আপনি কার সুন্নত আমল করছেন? হতে পারে ব্যাখ্যাগত মতভেদ থাকে আলেমদের মধ্যে, যখন এই ব্যাখ্যা পাচ্ছেন পিছনেটা বাদ দিলে ঝামেলা শেষ হয়ে যায়। কিন্তু মুশকিল হচ্ছে মানুষের অন্তর কিছু মরজ আছে, রোগ থাকে, যে একটা আগে বলেছে না ভালোর প্রতি হিংসা, কেউ যদি কোনো ভালো কথা বলে বা কাউ ভুল ধরিয়ে দেয় অহংকার সৃষ্টি হয়ে যায় যে আমি কি কিছুই বুঝি না, ওই সব বুঝে। এই ভুল অত্যন্ত খারাপ একটা চিন্তার কারণেই আলেম সমাজে এগুলো নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অত বিষয়টি খুবই সহজ সরল। যদি এটা ইব্রাহিমী সুন্নত হয় আপনাকে অবশ্যই প্রতি পরিবার পক্ষ থেকে একটা জীবন দিতে হবে, যেটা আল্লাহ রাসূলের ভাষণটা আপনি আগেই শুনলেন, আলা লিকুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন, সাবধান আমার উম্মত, প্রতিটি পরিবার পক্ষ থেকে প্রতি বছরে একটি করিয়া কোরবানি। একটি করিয়া কোরবানি অর্থ একটি পশুর খণ্ডিত অংশ নয়, মানে পূর্ণ দেহ এবং আত্মা সহ একটা পশু বলা হয়। এটা পাগলও বুঝে, এটার জন্য এত ব্যাখ্যার দরকার হয় না। যদি না বুঝি, আল্লাহ নবীর আমল যথেষ্ট, তিনি কখনো ভাগা কোরবানি করেন নাই, আবু বকর ওমর ওসমান আলী কখনো ভাগা কোরবানি করেন নাই। আমরা করছি কাজ দেখে, ওই যে বললাম যে হাদিসটা একটু আগে শুনালাম যে সফরে গিয়ে তারা সাতজনে একটা গরু কোরবানি করেছিলেন, ওটাই হল পুঁজি, আর ওটা নিয়েই এত লাফালাফি আলম সমাজ। কেউ কেউ আবার দুই কুল রক্ষা করার জন্য সুন্দর একটা সুবিধাবাদী মেজাজ আছে আপনাদের অনেকের মধ্যে, একটা খাসি দিলেন নবীর সুন্নত হিসেবে, একটা গরু দিলেন প্রচলিত সুন্নত হিসেবে, গরুর একটা ভাগাও নিলেন, খাসি একটা জবাই করলেন। অনেক ভালো ভালো দিনদার মুসল্লিকেও আমরা দেখেছি তারা এই কাজটা বেশি বেশি করে। উদ্দেশ্য কিন্তু কোরবানি নয়, উদ্দেশ্য হলো গোশত খাওয়া। পরিষ্কার তারা বলেও ফেলেন যে একটা খাসি সবারই কুলায় না, এদিন একটা ভাগা নিলাম। যে গোশত খাওয়ার উদ্দেশ্যে ভাগা নেয় তার কোরবানি কবুল হয়? এটা ফতোয়া দেওয়ার জন্য কি আমাদের লাগবে নাকি? তা আপনি যথেষ্ট ফতোয়া দেওয়ার জন্য। সেরেব গোশত খাওয়ার জন্য ভাগা নেয়। যদি আপনার টাকা থাকে দয়া করে আরেকটা খাসি কিনেন, অথবা দুটা খাসি না কিনে একটা গরু কিনেন, ভাগাভাগি করবেন না। এই সুন্নত বিরোধী আমল আস্তে আস্তে ত্যাগ করেন, গোড়ামি করবেন না। অমুক হুজুর বোঝে উনি কি কিছুই করতেন না, আমার বাপদাদা করে আসছে তারা কি কিছুই বুঝতেন না, তবা করে এরকম কথা মুখ দিয়ে বলবেন না। আল্লাহ পাক সবার মধ্যে সব যোগ্যতা দিয়ে দুনিয়া পাঠান নাই। আপনার ছেলের মধ্যে যে প্রতিভা আছে বাপ হয়ে আপনার মধ্যে সেই প্রতিভা নাই। আপনি জীবনে ইউনিভার্সিটির বারান্দা পাওয়া দেন নাই, আপনার ছেলে ইউনিভার্সিটি চলে আসতেছে। কেন? ছেলে তো বলতে পারে আমার বাবা মূর্খ, আমি মূর্খ থাকবো? ওখানে বাবার নাম নেয় না, গোশত খাওয়ার সময় কেউ বাবার নাম নেয়। বাবা ভাগা করবেন কি আমিও ভাগা করবেন, মানে গোশত খাবে, ওটা তো মুখ দিয়ে বলবে না। যত সেরেক বেদাত চলছে বাংলাদেশে অধিকাংশই ওই বাবা মার দোহাই দিয়ে চলে, অথচ বাবা মা কিন্তু বলে দেয়নি যে তোমরা অন্যায় করো। আর চলছে মজহাবের দোহাই দিয়ে, চলছে রাজনীতির দোহাই দিয়ে, কিন্তু ধোকাবাজি তো আছেই। ইমাম আবু হানিফার দোহাই দিচ্ছেন কেউ, কেউ বড় পীর সাহেবদের দোহাই দিচ্ছেন, তদন্ত গিয়ে দেখেন তারা এটা বলেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম করে এদেশে হানাফি মজহাব চলছে। হানাফি মজহাব যত রকম ভালো মন্দ হয় সব কিছু দায় দায়িত্ব আবু হানিফার নয়, বহু কিছু আছে যা তিনি বলেননি করেননি, অথচ আমরা করে যাচ্ছি তার নাম দিয়ে। তিনি পরিষ্কার বলে গিয়েছেন যা সাহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যখন তোমরা সহি হাদিস পাবে মনে রেখো ওটাই আমার মজহাব। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ এই বক্তব্যের সঙ্গে এটা কি মিলে? এখন আপনার সামনে বুখারী শরীফ খুলে দিচ্ছি, সহি হাদিস আপনি মানছেন না, আপনার একটাই দলিল আমরা হানাফি, এটা মানবো না। কেন? ওটা কি আলাদা একটা ধর্ম নাকি? হানাফি তো নবী আর আহলে নবীকে আলাদা নাকি? নবী তো একজন, হাদিস তো একটাই, হাদিসে যা রয়েছে তাই মানবো, যা নেই তাই ছাড়বো, এটি হবে মুসলমানের বক্তব্য। তো না অমুক ব্যক্তি দলামি করে, অমুক ব্যক্তি দলামি করে, এগুলো তো চলবে না। পবিত্র কোরআন এবং সহি হাদিস হচ্ছে অভ্রান্ত সত্য চূড়ান্ত উৎস, এই উৎসের দিকে যাওয়াটাই হল মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। মানুষ বিভিন্ন কারণে ডানে বায়ে যায়, আমাদেরকে এই উৎসের দিকে ফিরে আসতে হবে, তবেই জান্নাত লাভ সম্ভব হবে, নইলে নয়। আগামী দশ দিনের নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হবে এইটাই, নিজের আকীদাটাকে সুন্দর করা, প্রতিজ্ঞা গ্রহণ করা যে আমি হাদিসে যা রয়েছে তাই মানব, দুনিয়ার লোক যা বলে বলুক। গত জুমাতে আমাকে একটা ছেলে বলল, স্যার আমাকে বয়কাট করেছে গ্রাম থেকে, অপরাধ কি? আমি সালাত শেষে দলবদ্ধ মনোজাত করি না। এখনো রাজশাহীতে জাহেলিয়াত আছে? এত বড় ইস্তেমা হচ্ছে, হাজার হাজার মানুষের বক্তব্য শুনছে তারা সবসময় আলম ওলামাদের, এরপরও এত গোড়ামি? হ্যাঁ, এ গোড়ামি মানুষের বড় খারাপ দোষ, এখান থেকে ফিরে আসতে হবে। সবচেয়ে বড় অন্তরকে পরিচ্ছন্নতা হবে এখানে, আল্লাহ তুমি আমাকে তোমার প্রেরিত কিতাব এবং তোমার নবীর রেখে যাওয়া সুন্নাহ মেনে চলার তৌফিক দান করো। এই প্রার্থনা যদি আমরা অন্তর থেকে করতে পারি তাহলে আপনার সব আমল ইনশাআল্লাহ কবুল হবে, নাহলে বেদাতে আমল কবুল হবে না। পরিশেষে আমি আপনাদের কাছে বিষয়টি স্মরণ করিয়ে দিই, যে সমস্ত ভাইরা কোরবানি করতে পারেন না তাদের জন্য আপনারা কোরবানি পাঠানোর ব্যবস্থা করুন। অন্যবার দুটা করে গরু দিতেন, এবারে একটা দিন আর একটা সেখানে পাঠান যারা কোরবানি করতে পারছে না, যারা পানিবন্দী হয়ে আছে, চার মাস ধরে পড়ে আছে সাতক্ষীরার লোকেরা, ঘর বাড়ি সব চলে গেছে, বাঁধের উপরে বসবাস করছে, তাদের জন্য কাঁদবার মানুষ নাই। কত জননেতা, কত নেতা দেখলাম, হায় আল্লাহ, ভোটের সময় সব যায়, অন্য সময় বলে ভাই সময় নাই। তাদের দিকে আপনার খেয়াল করুন। আমাদের এখানে তাদের জন্য টাকা জমা নেওয়ার সুযোগ আছে, আপনি দিলে এখানে জমা হবে, এখান থেকে সাতক্ষীরা চলে যাবে, জবাই করা, বন্টন করা সব দায়িত্ব সংগঠন বহন করবে। মানুষ যদি মানুষের জন্য সহানুভূতিশীল না হয়, ওই মানুষ আল্লাহ সহানুভূতি পেতে পারে না। এরহামু মান ফিস সামায়, এরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। হে মানুষ, তোমরা জগৎবাসীর উপরে রহম করো, আসমানবাসী আল্লাহ তোমাদের উপর রহম করবেন। আল্লাহ রসুলের হাদিসটা স্মরণ রাখুন। সাহাবায়ে কেরাম এ দৃশ্য দেখিয়ে গেছেন। আবু বকর ওমর মতন বিখ্যাত সাহাবিরা অনাসময় কোরবানি করতেন না, বুঝিয়ে দিতেন যে আমার নিজের কোরবানির চাইতে অন্যের মুখে হাসি ফোটানো বেশি জরুরি। আমরা তাদেরই অনুসারী, আমরা পুঁজিবাদী মানসিকতা সম্পন্ন নই যে স্রেফ নিজে খাবো, ফ্রিজ ভরে ভরে রাখবো, সারা বছর খাবো। এই চিন্তাধারাটা বাতিল করা উচিত। ইসলামের প্রথম দিকে কোরবানি গোশত তিন দিনে বেশি রাখা নিষেধ ছিল, পরবর্তীতে এটা সঞ্চিত রাখার অনুমতি দেওয়া হয়। এটা কেন? যে তিন দিনে বেশি রাখলে গরিব মানুষ অনেকে পাবে না, তিন দিনের মধ্যেই যদি বন্টন করে দেই তো অনেকের বাড়িতে গোশত পৌঁছে যাবে। আর এই অনুমতি দেওয়ার কারণে বড় লোকেরা ফ্রিজ ভরে গোশত রেখে সারা বছর ধরে খায়, এমনকি পরের বছর ঈদের আগেও পর্যন্ত জামাইকে কোরবানি গোশত খাওয়ায়, অথচ তার পাশে গরিবগুলো না খেয়ে মরতে কোরবানি করতে পারে না। এই নিষ্ঠুর আচরণ বন্ধ করুন, অন্তরটাকে খোলামেলা করুন। আপনি দিলে আল্লাহ দিবেন, আপনি বকিল হলে আল্লাহ আপনাকে দেওয়া বন্ধ করবে। অতএব চেষ্টা করুন যে প্রচলিত প্রথায় দেশে চলছে ভাগা কোরবানির, এটা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে যারা কোরবানি দিতে পারছে না তাদের দিকেও অন্তর খুলে দিন। ইনশাআল্লাহ যেটা দান করবেন ওটাই আপনার জন্য কিয়ামতের ময়দানে বেশি কাজে লাগবে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আন-নাস মালি মালি মালি ওয়ালাকিন্নাহু মালহু মা, যেটা সে খেয়ে ফেলে ইজা আকালতা ফাফনাইতা, যারা খেলে ধ্বংস হয়ে গেল, আর যেটা তুমি পড়লে ফাফলাইতা ওটা জীর্ণ হয়ে গেল, ওমা তাসাদ্দাকতা যেটা তুমি দান করলে ফামজাইতা ওটা সঞ্চিত হয়ে গেল তোমার জন্য পরকালের জন্য। এই হাদিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমার মাল ওইটাই যেটা খেলাম, যেটা পরিধান করলাম, কিন্তু ওইটাই প্রকৃত অর্থে আমার মাল, যেটা আমি দান করলাম ওটাই আমার জন্য কেয়ামতের মাঠে আমার কাজে লাগবে, বাকি কিছুই কাজে লাগবে না। যেটা ফ্রিজ ভরে রাখবেন ওই গোশত কাজে লাগবে না, যেটা দান করবেন ওটাই কাজে লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে টিকে থাকা তৌফিক দান করুন, এবং যাবতীয় প্রচলিত প্রথা দোহাই দেওয়া বন্ধ করে কোরআন হাদিসমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।